আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটি বিষয় ওই পাপ সংক্রান্ত পাপের প্রভাব ইত্যাদি ছোট একটা বিষয় আপনাদের কাছে রাখবো, সেটা হচ্ছে পাপের প্রভাব পরিবারের উপরে। এর আগে আপনি জেনেছেন জানের উপরে, মালের উপরে, মান সম্ভ্রমের উপরে ইত্যাদি। আজকে বলবো পরিবারের উপরে, মানে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে পাপের প্রভাব কিভাবে পড়ে, সংসারকে কিভাবে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। শুধু এগুলো সবারই জানা, এগুলো যারা সংসার করে তাদের সবাই জানা আছে, কিন্তু আমাদের এ ব্যাপারে শরীয়ত আমাদের কি বলছে, কিভাবে সতর্ক করছে, শুধু সেইটুকু জানানোর জন্য। পিতা মাতা, স্ত্রী সন্তান নিয়ে পরিবার গঠিত হয়, এই পরিবারের সুখ নিশ্চিত করেছে ইসলাম। ইসলাম বলেছে যে হ্যাঁ, তোমরা সুখে বাস করো, কষ্ট করতে হবে না, কষ্ট করো না। আর সুখ শুধু টাকা পয়সাতে হয় না, সুখ শান্তি আপোষের মিলনে, আপোষের সৌহার্দ্যে, আপোষের ভালোবাসাতে আপনার সুখ শান্তি হয়। বর্তমান পরিবেশে সুখ শান্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ জানেন, কারণ বর্তমান যে পরিবারের যা সদস্য থাকে তারা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আগে লেগে থাকতে, আগে মা বাপের কাছে বসে ছেলেরা মেয়েরা গল্প করত, এখন যদিও কোনো কোনো জায়গায় বসে, সামনে বসে আছে, কিন্তু তার ব্রেন আছে কোথায়, বাইরে। কিভাবে, সে নেট নিয়ে পড়ে আছে, সে বন্ধুদের সঙ্গে চ্যাটিং চ্যাট করছে, কিংবা সে ইন্টারনেট নিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখছে, অথচ বাবা মায়ের সামনে বসে আছে বা দাদা দাদির সামনে বসে আছে। আর অনেক ছেলে মেয়ে আছে যারা একদম বিচ্ছিন্ন, গেল নিজের রুমে ঢুকে গেল, বাস সে আমার নিজের ওই নেট নিয়ে। এখন বর্তমান যুগে এরকম হয়ে গেছে, এমনকি শুনছি বহু জায়গা থেকে খবর আসছে যে মা কেমন আছে সেটাও নেটের মাধ্যমে জানছে, নেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাচ্ছে, মানে সরাসরি গিয়ে খবর নেবে, খোঁজ নেবে। এটাও বড় মুশকিল হয়ে গেছে। কেন মুশকিল হয়নি, মানে অলসতায় যে শুধু নেটের মাধ্যমে খবর নিচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইত্যাদি, মা কেমন আছো বাস ইত্যাদি চাইছে মাকে, কিন্তু ওই কাছাকাছি হতে পারছে না। কেন, মানে নেট এমন করে দিয়েছে মানুষকে যে মানুষ একদম খোঁড়া হয়ে গেছে, মানুষ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, এক অপর থেকে সংযোগ ছিন্ন হয়ে গেছে। আর যার ফলে পরিবারের সেই সৌহার্দ্য নেই, সেই সম্প্রীতি নেই, আর মানুষের মধ্যে, মানে পরিবারের সংসারের মানুষের মধ্যে আর তত মানে না, না তত বাপকে মানে, আর না তত মাকে মানে, আর না তত স্বামীকে মানে, আর না তত দাদা দাদি মুরব্বীদেরকে মানে, মানাটা কমেই গেছে। আগে আলেম ওলামাদেরকে বহু প্রশ্রদ্ধা করতো, এখন দেখবেন যে শ্রদ্ধা করে না। এখন তো মশলা নিয়ে একটা মশলার খেলা খুলি তো হুজুরকে, হুজুরের পেছনে নামাজই পড়বে না। এমন হয়েছে যে হুজুরের সঙ্গে টক টক হয়েছে, নামাজ পড়াই বন্ধ, সে আপনার নিজের বাড়িতে নামাজ পড়ছে, কেন না হুজুরের পেছনে নামাজ যাবে না, কি করেছে না সে, হয়তো এমন একটা কাজ করেছে যেটা কাফির হওয়া নয়, মুশরিক হওয়া নয়, কিছু না, হয়তো বা কোনো গুনাহ কাজ করেছে, আর না হয় তার সঙ্গে ব্যক্তিগত কোনো ঝগড়া হয়েছে বা ঝামেলা হয়েছে, বাস আর নামাজ পড়তে আসবে না, এটা কি ওজন হলো, না তার রুচি হবে না, সে করবে না। এইভাবে সে আগেকার মতো নেই, আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে ইসলামের যে সৌহার্দ্য। ইসলাম যদিও আমরা দেখছি যে ইসলামী জাগরণ বর্তমান বিশ্বে একটু বেশি, তাই না, এখন দেখবেন বোরকার সংখ্যা বেড়েছে, দাড়ির সংখ্যা বেড়েছে, তারপরে নামাজির সংখ্যা বেড়েছে। আগে যুবকদেরকে দেখা যেত না, যেটা মুরব্বী মুরব্বী কটা মুসল্লি মসজিদে হতো, এখন মাশাআল্লাহ যুবকরা নামাজ করতে আসছে, কিন্তু তা সত্ত্বেও দেখবেন যেন আখলাক চরিত্রের দিক থেকে যেমন প্রেম ভালোবাসা বেড়েছে, তাই না, আত্মহত্যা বেড়েছে, কেন, প্রেম ভালোবাসা বেড়েছে, ইহ জনমে দেখা হলো না, প্রিয় দেখা হবে পরের জনমে বলে তারা তো শুরু হয়ে গেছে আর কি। কিন্তু সংসার, পাড়া প্রতিবেশী নিয়েও সংসার, স্ত্রী নিয়ে সংসার, কারো সুখ কারো দুঃখ এ তো থাকে সংসারে, নানা পদক্ষেপে মতভেদ থাকবে, অস্বাভাবিকতা একটু নয় যে আপনার ছেলের মত আপনার মত এক হবে। আপনি চাচ্ছেন ছেলে আমার ডাক্তার হোক, আর ছেলে বলছেন আমি ইঞ্জিনিয়ার হব, আপনি চাচ্ছেন ছেলে আমার আলেম হোক, কিন্তু ছেলে বলছে আমি আমি টিচার হব বা আমি ইংলিশ পড়বো, আপনি বলছেন আরবি পড়বো, ইংলিশ পড়বো, মা মত মিলেই না। আপনার স্ত্রী আপনার আপনার ছেলে বলছে, আপনার স্ত্রী বলছে আমার ছেলেকে ডাক্তার বানাবো, আপনি বলছেন আমার ছেলেকে আলেম বানাবো, মতভেদ থাকে না, থাকে না, একদম একদম মতভেদে পরিপূর্ণ। আর মানুষের মনেই যেন মতভেদ, এটা হচ্ছে প্রকৃতিগত ব্যাপার। তবে মতভেদ থাকতে পারে, কিন্তু সেই মতভেদ নিয়ে কলহ করা উচিত না। সেই মতভেদটা এমন পর্যায়ে পৌঁছে যাওয়া উচিত নয় যে স্বামী এক রুমে থাকবে আর স্ত্রী এক রুমে থাকবে, কি ছেলে একদম মা বাপ থেকে সংযোগ সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দূরে থাকবে। মতভেদ থাকবে, বিশেষ করে মা বাপের সঙ্গে সম্পর্ক রাখা মানে রাখা জরুরি, এবং তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া মোটেই জায়েজ না, যদিও মা বাপ কাফের হয়। কারণ কাফের মা বাপের জন্য, মুশরিক মা বাপের জন্য কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া সাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে, কারণ আখেরাতে তো পাবে না, আখেরাতে তুমি মা বাপ পাবে না, কারণ ওরা হচ্ছে মুশরিক। কিন্তু দুনিয়াতে যেহেতু তোমাদের তোমার জন্মদাতা, তোমার জন্মদাত্রী, তাদের থেকে বিচ্ছিন্ন থাকতে পারো না, দুনিয়াতে তুমি তাদের সঙ্গে সৎভাবে বাস করো। সংসারে সবাই যেন একসঙ্গে সুখে বাস করে, সংসারে সকলে যদি পাপ ও অবাধ্যাচরণ থেকে বিরত থাকতে পারে তাহলে সেই সংসার সুখী সংসার হয়, নচেত তাদের সে ঘরে সুখ পাখি বাসা বাঁধে না। কেউ মানে ইসলামকে, কেউ মানে না, তবু দেখবেন যে হচ্ছে না, পরিবারের সকলকেই বা সকলেই পাপ অর্জন না করলে শান্তি আসে না। উদাহরণস্বরূপ ট্রাফিক রুলস জানে না পারা, ট্রাফিক রুলস প্রতি দেশেই আছে, কোন দেশে বেশ শক্তভাবে মানা হয়, যেমন দেশে দেখছেন ট্রাফিক মানে যেখানে ইশারা থাকে, লোকজন থাকে না, কিন্তু ইশারা ইলেকট্রনিক ইশারা লাগানো আছে ইলেকট্রিক, তো সেই ইশারার মতোই চলছে, লাল হলে যাবে না, সবুজ হলে যাবে, এটা মানছে। যদি কিছু মানে আর কিছু না মানে তাহলে কি, যে জন্য ইশারা লাগানো হয়েছে, ইশারা তো অনেকে বুঝবে না, সিগন্যাল আর কি, সিগন্যাল সিগন্যাল, তো এই সিগন্যাল যদি লাগানো থাকে কিন্তু সেই দেশের লোক কিছু মানে, সিগন্যাল কিছু মানে না, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে না, যে জন্য সিগন্যাল লাগানো হয়েছে তার উদ্দেশ্য কি সাধিত হবে, মোটেই না। সবাইকে মানতে হবে, তবে এই সিগন্যাল, তবে এই ইশারা আপনার কাজে দেবে। স্বামী নামাজি, স্ত্রী নামাজি নয়, স্বামী ইসলাম মেনে চলে স্ত্রী মানে না, কিংবা স্বামী ইসলাম মানে না স্ত্রী ইসলাম মেনে চলে, শান্তি হবে, শান্তি হবে না। তেমনি মা বাপ ছেলে মেয়ে ভাই বোন সব একই কথা, ট্রাফিক সিগন্যালের মতো সবাইকে ট্রাফিক রুলস মেনে চলতে হবে। সকল ড্রাইভার যদি সে সব রুল মেনে গাড়ি না চালায় তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়, দুর্ঘটনা ঘটবেই, অবশ্যম্ভাবী হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে। পিতা মাতা যদি সন্তানের তরবিয়াতে ইসলামের নিয়ম নীতি অনুসরণ না করে, সন্তান যদি পিতা মাতার অবাধ্যাচরণ বর্জন না করে, দেখুন আমার তরবিয়ার দিলেই যে ইসলাম মাইন্ডেড হবে তা কোনো জরুরি না। এই জন্য আমরা দেখি যারা বলে যে বংশ ভালো হলে ছেলে মেয়ে ভালো হয়, এ কথা আম কথা এটা, কিন্তু জরুরি না, তাই না? খারাপ বংশ হলে ছেলে মেয়েরা কি হয়, খারাপ হয়, তার বিয়াদ খারাপ হয়, কিন্তু আমরা জানি যে ভালো ঘরেও ভালো খারাপ ছেলে মেয়ে হয়, আর খারাপ বংশে খারাপ ঘরেও ভালো ছেলে ভালো মেয়ে হয়। গোবরে পদ্ম ফুল হয়, গোবরে পদ্ম ফুল জানেন তো, যে সার পুড়ে গোবর চারিদিকে গোবর কিন্তু ফুটে উঠেছে মাশাআল্লাহ পদ্ম ফুল, এরকমও হয়। আর আপনার চারিদিকে কি বলে আপনার পোলাও আর মাঝখানে পচা মাংস, এটাও হয়, তো দুই রকমই হতে পারে, কিন্তু আম নীতি হলো যে আপনি আপনার রুলস পালন করে যাবেন, আপনি আপনার তারবিয়াত দিয়ে যাবেন, তারপরে যার হবার তত হবে, আপনাকে চেষ্টা রাখতে হবে যে আমার ছেলে মেয়েরা ভালো হোক, এই তারবিয়াত দিতে হবে। যদি পিতা মাতার অবাধ্যাচরণ বর্জন না করে, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে ইসলামী বিধিবিধান মান্য না করে, স্ত্রী যদি স্বামীর অবাধ্যাচরণ থেকে বিরত না হয়, তাহলে বলুন কিভাবে সে পরিবারের বাগানের সুখের ফুল ফুটবে, সুখের ফুল তখন হয়ে যাবে আকাশ ফুল, আকাশ কুসুম। পিতা বা মাতার অথবা উভয়ের পাপের ফলে সন্তানরা ছন্ন ছাড়া হয়, বাপ মা দেখবেন কি করছে, তারা পাপ করছে অটোমেটিকলি, হ্যাঁ ছেলে সন্তানরা কি হবে, আলাদা করবে, মদখোর যদি হয় এরাও মদ খাওয়া, বিড়ি সিগারেট বাবা খাচ্ছে, তো ছেলে মেয়েরাও সেই রকম মানে কুচরিত্রের দিকে ঢলে যাবে। আর কি বলে আপনার শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে, তাহলে বউ কি করে মতবে, পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে মতবে, এটা স্বাভাবিক, এইভাবেই হয়। ছেলে মেয়েরা পাপের আগুন টেনে এনে সুখের সংসারকে ভস্মীভূত করে। মহান আল্লাহ মিরাস বন্টনে পাপময় হস্তক্ষেপ ফলে বিদ্বেষ ও কলহের ঝড় আসে মিরাসের ব্যাপারে। এবার একটা একটা করে দেখুন, যদি মিরাসের ব্যাপারে আমরা একটু আগে আলোচনা করছিলাম, মিরাসের ব্যাপারে একজন লোকের মাত্র একটা মেয়ে আছে, সে চাইছে আমার ভাইদেরকে বঞ্চিত করব, ফলে সে নিজ সমস্ত সম্পত্তি কার নামে লিখে দিচ্ছে, মেয়ের নামে, সম্পত্তি কিনছে বউয়ের নামে। আর যারা আসল ওয়ারিস তারা কি হচ্ছে, এখানে বঞ্চিত হচ্ছে। এতে কলহ বাঁধবে না বাঁধবে না? স্বাভাবিক বাঁধবে। আপনার দুটো ছেলে আছে, এক ছেলের নামে সম্পত্তি দিচ্ছেন বেশি, এক ছেলের নামে দিচ্ছেন না, তাই না? অথচ যে ওয়ারিস হবে তার নামে সম্পত্তি লেখা মোটেই বৈধ না। অনেকে বইয়ের নামে সম্পত্তি দেয়, যাই হোক কোন কারণে দেয়, কিন্তু বৈধ অবৈধ খেয়াল করা হয় না। ফলে কি হয়, সেই সংসারে নানা রকমের কলহের ঝড় ভেসে উঠে এসে যায়। ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, এ তো দেখাই যায় শোনাই যায়। সাংসারিক কাজকর্ম বা জমি জায়গা নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব সংসারকে রণক্ষেত্রে পরিণত করে। গৃহস্থালী কাজ নিয়ে শাশুড়ি বইয়ের কলহের সংসার জাহান নামে পরিণত করে। কোন সংসারে চলে বধূ নির্যাতন, আর কোন সংসারে চলে শ্বশুর শাশুড়ি নিগ্রহ। দু রকমই আছে তাই না? শুধু যে বউ কেড়ে নির্যাতন করা হয়, বউ বধূ নির্যাতন হয় তা নয়, বরং এমনও বউ আছে, জান্দারেল বউ, শাকচুন্নি বউ, যে শ্বশুর শাশুড়িকে জব্দ করে, শ্বশুর শাশুড়িকে জব্দ করে রাখে, শাশুড়িকে উঠে বসে শ্বশুর যা যাকে শ্বশুরকে যা বলে তাই করে। বাড়ির কাপড় ধোয়া থেকে, বাড়ির কাজকর্ম করা থেকে, সে কে করায়? শ্বশুর করায়, বউ করায়। আর অন্য সংসারে দেখবেন যে শাশুড়ি আবার এমন শাকচুন্নি যে সে আবার বউদেরকে নিয়ে একদম নাচায়, মানে যেমন বাঁদর নাচানো সেই রকম নাচিয়ে বেড়ায়। তো দু রকমই হতে পারে, কিন্তু সেসব সংসারে সুখ বলতে থাকে না কিছুই। মেনে ও মানিয়ে চলার পদ্ধতি না মানার ফলে সুখের ফুল বাগানে দুঃখের তুফান আসে। নিশ্চয়ই তাদের কোনো না কোনো পাপ থাকে, কোনো অবাধ্যাচরণ থাকে বা ঔজ্জত্য থাকে, কোনো হটকারিতা থাকে অথবা হিংসা থাকে বা অহংকার থাকে। কোন সংসারে অবৈধ সম্পর্কে, সব এগুলো পাপ, যে কথাগুলো বলা হচ্ছে সব এগুলো পাপ। কোন সংসারে অবৈধ সম্পর্কে জেরে অশান্তির সর্বনাশী তুফান আসে। অবৈধ সম্পর্ক কিরকম? ব্যাপক ধ্বংসলীলা চালিয়ে দূর থেকে ভুকুটি হানে এই অবৈধ সম্পর্ক। পাপের দাপটে পুণ্যের সংসার কম্পাসহীন জলজাহাজের মতো মাঝ সমুদ্রে ভাসতে থাকে। বোন বা মেয়ে মানুষ করার পর বেরিয়ে যায়, আত্মহত্যা করে। একটা মেয়েকে আপনি মানুষ করছেন, আগলে আগলে রাখছেন, ছোট থেকে গলায় বুকে লাগিয়ে তাকে মানুষ করলেন, তাকে পড়াশোনা করালেন, তাকে ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, বড় শিক্ষিতা বানালেন, শেষকালে বিয়ের সময় বলছে কি, আমার আমাকে নিজের মতো জীবন করতে দাও বাবা, এ ব্যাপারে তোমার কোনো কি নেই, এ ব্যাপারে তোমার কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। ছেলের সঙ্গে বেরিয়ে যায়। কোন কোন মতে আছে যে মেয়ে নিজের মতে বিয়ে করতে পারে, বিয়ে হয়ে যায়, কিন্তু সঠিক মতে যে মেয়ে নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিবাহ বাতিল, বাতিল বাতিল। আইয়ু মাইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। এটা তো সুবাসসানের কথা, মা বাপকে, মায়ের কথা তো সমস্যা নেই, কিন্তু বাপের অনুমতি ছাড়া যে মেয়ে বিয়ে করে তার সংসার হচ্ছে ব্যভিচারের সংসার, জিনার সংসার। আর তার ফলে বাপ যতদিন না মেনে নিয়েছে, মেনে নিলে তো তখন আর বিয়ে পড়াতে হবে তাই না? আর মেনে না নিলে বুঝতেই পারছেন সে মেয়ে বাস রসিক নাগর পেয়েছে, নাগরের সঙ্গে বাস করছে। বাপ কোথায় আর মা কোথায়, যার সঙ্গে যার যাদের কোলে পিঠে মানুষ হলো, এদের মনে কি শান্তি থাকে? কোনোদিন না। সাময়িক সুশ্রুতিতে একজন রসিক নাগরকে তুমি ভালোবেসে তার সঙ্গে চলে গেলে ঠিকই, কিন্তু মা বাপকে কি ভুলতে পারবে? বলে না আমার প্রেম, আমার কোরবানি, দোস্তি কোরবানি চাহতি হ্যায়, ভালোবাসা মহাব্বত কোরবানি চাহতি হ্যায়, মানে কোরবানি ছাড়া ভালোবাসা হয় না। তো কোরবানির বকরাটা কে, বকরিটা কে? মা বাবা। মায়ের বাবার গলায় ছুরি চালিয়ে এই এই মেয়ে কি করে মহব্বত, কি করে প্রেম, ভালোবাসা অনির্বাণ করে, অনির্বাণ, বুঝলেন? তো এইরকমই ছেলে, ছেলেকে আপনি মানুষ করলেন, সবকিছু করলেন, আপনার বোনও এরকম করতে পারে, আপনার ভাইও এরকম করতে পারে, যাকে সুন্দর করে মানুষ করে আগলা আগলে রেখে চাইলেন যে সে ভালো হোক, দেখা গেল কি সে এমন একটা কাণ্ড করে বসলো যে হয়তোবা প্রেম ভালোবাসার মাধ্যমে সে এমন কাজ করলো যে শেষকালে সে আত্মহত্যা করলো, হয়তো প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে, ধোকা খেয়েছে, আত্মহত্যা করলো, তখন গেল কা এত পয়সা, এত টাকা পয়সা খরচ করে তাকে পড়াশোনা করানো হলো, তো শেষকালে সেই মেয়ে বা সেই ছেলে আত্মহত্যা করলো, ক্ষতি হলো কা সংসারে। অনুরূপ ছেলে যা নিজের মতো বাঁচার অধিকার চেয়ে তারা বিয়ে করে, মা বা স্ত্রী যদি পরকীয়া হয়, মা যদি পরকীয়া করে, বাপ যদি পরকীয়া করে, স্বামী যদি পরকীয়া হয়, স্ত্রী যদি পরকীয়া হয়, থানা পুলিশ শেষ পর্যন্ত কোর্ট জেল খুন আত্মহত্যা যত রকমের আপনার দুর্ঘটনা অঘটন সব ঘটে যায়, আর শেষ পর্যন্ত এমন জায়গায় গড়ায় যে সংসারে সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়। জেলে কি আর কি শান্তি আছে, না খুনে শান্তি আছে, না কোর্টে শান্তি আছে। তাই তো ইসলামের নির্দেশ হলো পরিবারের ব্যাপারে, পরিবারের প্রধানের কাছে তাকেই বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদাররা, যারা ইমান এনেছো শোনো, এবং পরিবারের প্রধান যারা তারা শোনো। পরিবারের প্রধান কে? কে দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল? কে? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শোনো, শুধু বাপ মা না, তোমাদের প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেককেই দায়ী, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, ছেড়ে কথা কওয়া যাবে না। বাড়িতে মুরব্বী আছে সে বুঝবে, তোমার বোন কি করে বেড়াচ্ছে বাবা আছে সে বুঝবে, আর তোমার কিছু দায়িত্ব নেই নিশ্চয়ই। আপনারা ফেসবুকে দেখবেন, হোয়াটসঅ্যাপে দেখবেন, মাঝে মাঝে একটা মেসেজ আসছে যে একটা মেয়ে জাহান্নামে গেলে, বেপর্দা হয়ে জাহান্নামে গেলে তার চারজনকে নিয়ে যায়, তাই না? শুধু চারজনকে নিয়ে যাবে, যে যে তার এই জাহান্নামে যাওয়াতে কারণ হবে সবাইকে নিয়ে যাবে, আর এই চারজন, তার মধ্যে চারজনের যে উল্লেখ করা হয়েছে এটা কোনো হাদিস না, ওই যে হাদিস বলে চালাচ্ছে লোকে, কিছু লোক আছে যে বুখারি লিখে দিচ্ছে, আবার তারা বোঝে না যে বুখারি মানে হাদিস মানে বুখারি আর কি, লিখে দিচ্ছে বুখারি, এত সহজ তাদের কাছে, মানে এই প্রচারটা আমার কাছে খুব ভালো, আবার বলছে শেয়ার করুন, আবার বলছে প্রচার করুন, আল্লাহ আকবার, কত বড় মিথ্যুক এই মিথ্যুক, হ্যাঁ যে সার যার মিথ্যুক চলে যাচ্ছে সার। যাই হোক, কথা হলো কি যে পরিবারের প্রত্যেককে দায়িত্বশীল, আপনি দায়িত্ব থেকে এড়িয়ে চলবেন তা কিন্তু হবে না, প্রত্যেককে দায়িত্বশীল, প্রথমে মা বাবা দায়িত্বশীল, তারপরে স্বামী দায়িত্বশীল, স্ত্রী দায়িত্বশীলা, তারপরে আপনার সবাই ভাই বোন সবাই দায়িত্বশীল, নিজের নিজের দায়িত্ব তাকে পালন করতে হবে। তো শোনো, তোমরা তোমরা নিজেদেরকে বাঁচাও আর নিজেদের পরিবারকে বাঁচাও, কোথেকে বাঁচাও? নারাম এমন জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নাম ওয়াইদাতুল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, এমন জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। ইন্ধন মানে কি? জ্বালানি, জ্বালানি কিসে? মানুষ এবং পাথর, এই মানুষ দিয়েই জাহান্নামকে জ্বালানো হবে, জ্বলতে থাকবে। কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুলাযাব, চামড়া পুড়ে যাবে আর ভিতর থেকে নতুন চামড়া গজাবে। এটা কি সমস্যা জানার কাছে? না, সূর্য জ্বলছে কোটি কোটি বছর, তাই না? কি জ্বলছে, কি পুড়ছে শেষ হয় না, তেমনি জাহান্নামে মানুষের চামড়া পুড়তেই থাকবে কোটি কোটি কোটি কোটি অনন্তকাল জ্বলতে থাকবে, যত যখনই চামড়া উপরে চামড়া পুড়ে যাবে নিচের থেকে ভিতর থেকে আবার নতুন চামড়া গজাবে, লিয়াযুকুল আযাব, শাস্তি ভোগার জন্য। সুতরাং আল্লাহর কাছে সমস্যা নেই, তো সেই জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচো এবং বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। শুধু তাই না, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেই জাহান্নামে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কোন কথা শুনবে না, দয়া করো দয়া করো, এ দয়া তোমার কান্না কেউ দেখবে না, দয়া শুনবে না। কঠোর স্বভাব ফেরেশতাগণ যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না, লা ইয়াসুনাল্লাহু লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা যা আদেশ করবেন তারা তাই শুনবে, মানুষের কথা শুনবে নাকি? না না না না। قال يا مالك ليقضي علينا ربك قال انكم ماكثون, জাহান্নামের দরবাকে বলা হবে যে হে মালিক আপনি আপনার রবকে বলুন, কাকে? আল্লাহ, আল্লাহকে বলুন যেন আমাদেরকে ধ্বংস করে দেখে আমরা সহ্য করতে পারছি না, একবার যেন ধ্বংস হয়ে যায়, কিন্তু জাহান্নামে কি ধ্বংস হবে কি? ثم لا يموت فيها ولا يحيى, না ধ্বংস, যা মরে যাবে আর না তারা বাঁচবে, এমন অবস্থা হবে জাহান্নামে। মালিক বলবেন ইয়া ইন্নাকুম মাকিসুন, তোমরা এইভাবে চিরস্থায়ী আযাব ভোগ করার জন্য এখানে থাকবে, চিরকাল থাকবে। নাকি ফেরেশতার ইখতিয়ার আছে যে একদিন হকা করে দিই? না, ইখফিফ আন্না ইয়াউমা মিনাল আযাব, একদিন একদিন কমসে কম ছুটির দিন, যেমন আমরা কাজ করছি, কত কষ্ট করছি মাঝরাতে রোদে ধূপে কাজ করছি, কাফিলকে বলে মালিককে বলে একদিনে ছুটি পাওয়া যায় তাই না? কাপড় চোপড় কাচবো, একটু রেস্ট নেবো। জাহান্নামের এই যে শাস্তি, শাস্তি চলবে তো একদিন কমসে কম শাস্তিটা হালকা হোক, এ কি ফেরেশতার হাতে আছে? না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলার আদেশ সেই আদেশের লঙ্ঘন হবে না। ওয়া ফাআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হবে তাই পালন করবে, এমন ফেরেশতা সেই জাহান্নাম, সেই জাহান্নাম থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবার পরিবর্গকে বাঁচাও। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ সাইলুন কুল্ল রাঈন আম্মা ইসতারআহু হাফিজ যালিকা আম যায়্যা হাত্তা ইয়াসআলু হাত্তা ইয়াসআল আর-রাজুল আন আহলি বাইতিহি। প্রথমেই তো বললাম দায়িত্বশীল কে, সংসারের সবাই দায়িত্বশীল, এমনকি আপনার চাকর যাকে আপনি বেতন দিয়ে রেখেছেন সেও দায়িত্বশীল, কেসেও দায়িত্বশীল, তাকে আপনি রেখেছেন, আমানত দায়িত্ব আছে, তাকে নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়েছেন। মনে করুন গাড়ি দিয়েছেন ড্রাইভার, হাউস ড্রাইভার, তাকে গাড়ি দেওয়া আছে না নেই, সেই গাড়িটা সে কিভাবে চালাবে, মালিকের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে চালাবে তো, নাকি নিজের মতো চালাবে? না, নিজের মতো। দেখবেন অনেক সময় হাউস ড্রাইভার আছে, নিজের গাড়ি হলে চালাতো না, ওইরকম করে কাফিলের গাড়ি চালা, গর্তের উপরে চালা, দিয়ে ধাক্কা দিয়ে যাবে, কোনো ব্যাপার নাই, কিন্তু নিজের গাড়ি হলেও চালাতো না, তাই না? আমাদের দেশে বলে যে কোম্পানি কামাল জানিয়া মেটা, মানে ইচ্ছা মতো। আর বাবা বলে কি যে পরের পেলে কি করে খায়, পরের পেলে মানে বলে যে ন্যাংটা হয়ে খায়, যার মানে হচ্ছে খারাপ কথা বলবো না, ন্যাংটা হয়ে খায়, মানে ও দেখা দেখি নেই, মানে পরের জিনিসের কোনো মায়া থাকে না, আর নিজের জিনিস হলে বেশ সুন্দর করে গাড়িটা চালাও, পরের গাড়ি হলে পরে দরকার নেই, সমস্যা কি আছে, পরের মাল তো এরকম না, তারও দায়িত্ব আছে। যাতে যেমন তাকে বাজার করতে বলা হলো, এবারে বাজার এসে দর দর দর দাম না করে আমরা যা বললো তাই তিনি চলে এলো, কিন্তু যার দায়িত্বশীল, যার দায়িত্বশীলতা সম্পর্কে সতর্ক, যে সতর্কতা আছে, জ্ঞান আছে, সে কমসে কম এটা কত ভাই, এটা দু রিয়াল না, দেড় রিয়াল দেবেন না, কে কার জন্য, নিজের জন্য না, মালিকের জন্য। সে ভাববে না যে মালিক ঘোড়া দেবে আমার পাশে যাবে না, তো মালিকের যাবে দু রিয়ালে দিয়ে দিই না, কারণ সে চাইবে মালিকের কি হোক, উপকার হোক, মালিকের লাভ হোক, আমি তার কাছ থেকে বেতন নিই, তার ক্ষতি যেন না হয়। তাহলে পরে এই হচ্ছে দায়িত্বশীল। আর যদি সে কোন রকমের মানে শৈথিলতা করে, কোন রকমের যদি মানে এদিক ওদিক করে, তাহলে তাকে কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার মালিক মালিকের খেয়ানত করেছ, তুমি তোমার মালিকের মানে হিতাকাঙ্ক্ষী হওনি কেন, হিতাকাঙ্ক্ষী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক রক্ষককে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে এবং প্রত্যেক তত্ত্বাবধায়ক ও অভিভাবককে তার তত্ত্বাবধান ও অভিভাবকত্ব সম্পর্কে প্রশ্ন করবেন, যথার্থই কি তারা তাদের কর্তব্য পালন করেছে নাকি অবহেলা হেতু তা বিনষ্ট করেছে। এমনকি বাড়ির যে পুরুষ, বাড়ির যে দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসা করা হবে তার পরিবার সম্পর্কে, তুমি তাদেরকে ঠিক মতো রেখেছিলে, তুমি তাদের ঠিক মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলে, তুমি তাদের ঠিক মতো ইসলাম শিক্ষার, দিন শিক্ষার, আখলাক চরিত্র শিক্ষার ব্যবস্থা করেছিলে নাকি নষ্ট করেছিলে, এভাবে প্রশ্ন করা হবে। আল্লাহ ছাড়বেন না, আল্লাহ কিন্তু ছাড়বেন না, কাল কেয়ামতে প্রশ্ন আল্লাহ করবেনই। এমনিতে আপনি জানেন ইন্নাল বাসারা ওয়াল ফুয়াদা ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জানেন যে আপনার চোখ, আপনার কান, আপনার হৃদয় সম্পর্কে আপনার কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনার নিজের ব্যাপারও জিজ্ঞাসা করা হবে এবং আপনি যাদের দায়িত্বশীল তাদের ব্যাপারও জিজ্ঞেস করা হবে, তাদের প্রতি হিতাকাঙ্ক্ষী ছিলে কিনা, তাদের প্রতি সঠিক তারবিয়াত দিয়েছো কিনা। হ্যাঁ, তারবিয়াত সঠিক দেওয়ার পরে যদি কেউ খারাপ হয় আল্লাহ ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি চেষ্টা করেছি, আল্লাহ ওরা তো মানেনি, ওরা আমার কথা শুনেনি, ওরা আমার কথা নেয়নি, তখন কি করা যাবে? কি করা যাবে? কিছুই করার নেই, তখন আল্লাহ বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু যদি আমি, এই জন্য বলছি, দেখুন যখন মানুষ মারা যায় আর যদি তার পরিবারের লোকরা কি করে, মাতম করে, কান্না করে, তখন মৃত ব্যক্তির কবরে আজাব হয়। কি জন্য বাসা নামদা? আমার ছেলে মেয়েরা আমার জন্য কাঁদছে, আমার স্ত্রী আমার জন্য কাঁদছে, তো আমার কবরে আজাব হবে কেন? যেহেতু আমি বেঁচে থাকতে আমি কোনোদিন আমার স্ত্রীকে শোনাইনি যে আমি মারা গেলে তুমি কাঁদাকাটি করো না, কারণ কাঁদাকাটি করা বা মাতম করে কান্না করা ইসলামে জায়েজ না। তার জন্য আমাকে আজাব ভুগতে হবে কোথায়? কবরে। সুতরাং এইভাবে প্রত্যেকের দায়িত্ব আছে, আর যদি দায়িত্ব না মেনে পাপ করে, পাপের হ্যাঁ একটা প্রশ্ন আছে, যদি বাপ দাদা পাপ করে তাহলে ছেলেদেরকে ভুগতে হয়? বাপ দাদা পাপ, কিছু পাপ এমন আছে যে বাপ দাদারা করে গেছে তার মাসুল গুনতে হচ্ছে ছেলেদেরকে, হতে পারে। কিন্তু এমন নয়, মনে করুন আপনার একটা ছেলে বিকলাঙ্গ হলো, এটা কি আপনার কোনো কার কোনো বাপ কোনো দাদার পাপের ফল? না, এটা না। আপনার বাপ দাদারা এমন একটা কাজ করে গেছে যে কাজের ফলে আপনাকে শাস্তি ভুগতে হচ্ছে সরকারি ভাবে বা যে কোনো ভাবে, সামাজিক ভাবে, পরিবার পারিবারিক ভাবে, সেটা আলাদা কথা। কিন্তু এই নয় যে আমার বাপ, আমার দাদা বা আমার কোনো পরদাদা কোন একটা পাপ করেছিল তাই আমার ছেলে বিকলাঙ্গ হলো, না এটা না। এটা কারোর শাস্তির জন্য কিছু হয় না, এটা যে জন্ম নিয়েছে সে মা বাপের পরীক্ষা স্বরূপ, মা বাপের পরীক্ষা স্বরূপ, কোন পাপের জন্য নয় যে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। সে বেঁচে ইচ্ছা একটা জীবন, সে জীবন তো সে নিয়ে কষ্ট পাচ্ছে, তো তাকে কষ্ট দিয়ে অপরের পাপ কেন হবে? তো মোট কথা হচ্ছে ভুগতে হয়, কিছু গুনাহ আছে, এমন একটা কাজ করে গেছে যার শাস্তি কাদেরকে ভুগতে হচ্ছে? পরিবারকে। এটা কি শাস্তি? দুনিয়ার পারিবারিক সাংসারিক এই শাস্তি। এ নয় যে আল্লাহ তাআলা একজন পাপ করবে আর একজনকে শাস্তি দেবেন, তা নয়। লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝ অপরজনে বোঝাবে না, একজনের শাস্তি অপরের শাস্তি। তাহলে এটা কবরের আজাবটা কেন হবে? তার এই দোষে, যেহেতু সে জীবনে থাকতে কোনোদিন বলে যায়নি, ওসিয়ত নসিহত কিছুই করেনি ছেলে মেয়েদেরকে বা স্ত্রীকে যে আমি মারা গেলে যেন তোমরা কান্নাকাটি করো না, কারণ এটা নিষেধ, নাজায়েজ। ঠিক এইভাবেই চিন্তা করেন, শুধু এইটা, বাকি অন্য জিনিসগুলো কল্পনা করুন। যেমন পর্দার ব্যাপারে বলা হলো, পর্দা করতে কোনোদিন বললেন না, সেই মেয়ে যখন জাহান্নামে যাবে তখন তো বলবো আমার বাপ আমাকে কোনোদিন বলেনি, আমার স্বামী আমাকে কোনোদিন বলেনি, বরং আমি যখন বাইরে যেতাম মাথায় ঘোমটা নিতাম তো আমার স্বামী বলতে মাথা কাপড়টা খোলো তো, এমন ঘরের বউ নাকি, আমার সঙ্গে গেলে কোঁচা করে শাড়ি পরে খালি মাথায় যেতে হবে, উল্টে স্বামী আমাকে উদ্বুদ্ধ করেছে বেপর্দা হতে, তাহলে সে স্বামী কি ছাড়া হবে? এইভাবেই প্রত্যেক জিনিসে নামাজ পড়তে করে আমাকেও নামাজ পড়তে বলেনি, ওয়ামুর আহলাকা বিসসালাত, তাই না? তা মানুষ কি বলে, মানুষ প্রত্যেককে বলে তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, নামাজ পড়তে বলো, তুমি আদেশ দাও যেন তারা কি করে, ওয়াস্তাবির আলাইহা, আবার তাদের সবর করতে হবে। নামাজ পড়ছে না পড়ছে না ছেড়ে দিলাম তা না, ধৈর্য ধরে তার সঙ্গে কি করতে হবে, তাকে নামাজ পড়ানো শেখাতে হবে, নামাজ পড়ানো পড়তে আদেশ করতে হবে। আর যদি তা না করেন তো আল্লাহ কি ছেড়ে দেবেন? না। আপনার আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যে কর্তব্য আছে পালন না করলে আল্লাহ ছেড়ে দেবেন না। আর সে আপনারা জানেন যে ওই যে দুতলা জাহাজ, দুতলা বিশিষ্ট জাহাজ, উপরতলার লোকেরা নিচের তলার লোকেরা পানি আনতে যেত, তখন ডিস্টার্ব অনুভব করলো, বললো তখন কথা বলতে লাগলো, এরা তখন নিচে কি করতে লাগলো, ছেদ করতে লাগলো, ফোটা করতে লাগলো। ওরা বলছে কি ব্যাপারে, ওই যে পানি নিতে অসুবিধা হচ্ছে, ওরা তো পানি দিয়ে হচ্ছে, ওখানে পুরো করে দেবে, পানি নেবে ব্যস্ত, তারা না আরামসে পানি নেবে, যা করছে করুক, যে কাঠ খাবে সে আঙার রাখবে, তাই না? তো জাহাজটা ডুবে না ডুবে না, যদি এদের জ্ঞান নিয়ে না থাকি, এরা যদি ফুটো করে তোরা উপতলায় আছিস, তোরা তো আসতে বাধা দিলি, তো তারা যদি হাতটা ধরে তো সবাই বাঁচবে, নাকি শুধু নিচের তলার লোকরা ডুববে, উপর তলার লোকরা বেঁচে যাবে না, কেউ বাঁচবে না, শেষকালে সবাইকে ডুবতে হবে। আমার কথা হচ্ছে পাপের প্রভাব আছে সামগ্রিকভাবে সমাজে, সামগ্রিকভাবে দেশে, সামগ্রিকভাবে আপনার সংসারে, আপনার পরিবারে। সেই জন্য সবাইকে সতর্ক করতে হবে, থাকতে হবে, সতর্ক করতে হবে, এবং এই পাপের প্রভাব থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।